আশারা তের যাতরা রে সার রথ যাতরা এ দুল দুল দুল দুল দুল কুচি দুনিয়া সারা তের যাতরা রে সার রথ যাতরা আজ্ঞা মাল দেই কানু ডাকিছি পুরি বুলেই নবল তোতে সরধা বালি রাধিকে রাধিকে রাধিকে হে দুল দুল দুল দুল দুল লুকুচি দুনিয়া সারা তের যাতরা রে সার রথ যাতরা মঙ্গলাঙ্কু ভেটিবু তাঙ্ক চরণরে লটিবু বাট মঙ্গলাঙ্কু ভেটিবু তাঙ্ক চরণরে লটিবু রাধিকে রাধিকে রাধিকে লো ধীরে ধীরে টপিবু লো ওঠর নড়া ধীরে ধীরে টপিবু লো ওঠর ফুল গুণ্ডিচা ঘরে বিছে দর অন্ত হইব মন কথা কানা বুঝিব বিছে দর অন্ত হইব মন কথা কানা বুঝিব রাধিকে রাধিকে রাধিকে পশ্চিম আকাশে সূর্য উইব তোরা লো পশ্চিম দুল দুল দুল দুল দুল কুচি দুনিয়া সারা ফের যাতরা রে সার রথ যাতরা আজ্ঞা মাড় দেই কানু ডাকিছি পুরী বুলেই নবল তোতে সরধা বালি রাধিকে।